نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء الكرام محترم حاضرین গতকাল বলা হয়েছে ত্বহা ইয়াসিন হামিম আলিফ লাম মিম আলিফ লাম রা এই ধরনের আরবি বর্ণমালার যে বিক্ষিপ্ত অক্ষরগুলি বিভিন্ন সুরার শুরুতে উল্লেখ করা হয় এইগুলিকে তফসিরের ভাষায় হুরুফে মুকাত্তাআত বলা হয়। এইগুলি সম্পর্কে মুফাসসিরিন কেরাম যত সম্ভাব্য অর্থ বর্ণনা করেছেন, যত সম্ভাব্য ব্যাখ্যা করেছেন, তার মধ্যে একটা হল এই সমস্ত অক্ষরগুলি পবিত্র কোরআনের সত্যতার দলিল, কোরআনের সত্যতার দলিল। দলিল কিভাবে তাও গতকাল বলা হয়েছে, আরবি বর্ণমালার এই অক্ষরগুলির কোন একটা অক্ষর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উস্তাদের কাছে শিখেননি, যিনি বর্ণমালাই শিখলেন না, তিনি যিনি অক্ষরেই শিখলেন না, তিনি এই বাক্যগুলি মন গড়া বানাবেন কিভাবে? সুতরাং প্রমাণ হয়ে গেল এইগুলি রাসুলের রচিত নয়, মন গড়া বানানো নয়, নিশ্চিত সন্দেহাতীতভাবে আল্লাহর নাজিল করা কালাম। সুতরাং এই অক্ষরগুলি কোরআনের সত্যতার দলিল। কোরআনের সত্যতার দলিল, দলিল হিসাবে স্বয়ং কোরআনই কোরআনের সত্যতার দলিল। দলিল ভিত্তিক প্রমাণ কোরআনের সত্যতার দলিল ভিত্তিক প্রমাণ স্বয়ং কোরআন, আর যুক্তি এবং বিজ্ঞান ভিত্তিক প্রমাণ অনেক আছে। পবিত্র কোরআনের একায়াতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি আল্লাহ নিজ দায়িত্বে নাজিল করেছি, সকল প্রকার বিকৃতির হাত থেকে এই কোরআনকে আমি আল্লাহ নিজ দায়িত্বেই সংরক্ষণ করব। আর যত আসমানি কিতাব আল্লাহ ইতিপূর্বে নাজিল করেছিলেন, কোন একটি কিতাবও ওই সমস্ত কিতাবদারীদের হাতে অবিকৃত অবস্থায় নেই। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছিলেন, তার উম্মত ইহুদিরা সেই কিতাবকে অবিকৃত অবস্থায় সংরক্ষণ করতে পারেনি। ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইঞ্জিল কিতাব নাজিল করেছিলেন, তার উম্মত খ্রিস্টানেরা সেই কিতাবকে অবিকৃত অবস্থায় সংরক্ষণ করতে পারেনি। এভাবে কোন নবীর উম্মত কোন একটা আসমানি কিতাবকে সংরক্ষিত করতে পারেনি, অবিকৃত রাখতে পারেনি। এটা কোরআনের এক মুজিজা, এই কোরআনকে কিয়ামত পর্যন্ত কেউ কোন একটা শব্দ, কোন একটা অক্ষর, কোন একটা নুকতা, কোন একটা জের জবর পর্যন্ত কেউ বিকৃতি করতে পারবে না, যা সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। সুতরাং কোরআনের সত্যতার প্রমাণ স্বয়ং কোরআন, কোরআনের সত্যতার প্রমাণ স্বয়ং। এ প্রসঙ্গে আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, ইউরোপের একজন সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন, নাম ছিল তার ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিলেন, তিনি একটা পরিকল্পনা গ্রহণ করেছিলেন যে তিনি কোরআন পড়বেন, কোরআন শিখবেন, কোরআন বুঝবেন, তারপর কোরআনের ভিতরের ভুলগুলি উদ্ভাবন করবেন, সেই ভুলগুলি বিশ্ববাসীর সামনে প্রকাশ করে ঘোষণা দিবেন, যেহেতু মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন ভুল, সুতরাং মুসলমানদের ধর্ম ইসলাম ভুল। এই অসৎ উদ্দেশ্য নিয়ে তিনি কোরআন শিক্ষা করা শুরু করেন। বুঝে থাকলে বলুন, ডক্টর মরিস বুকাইলি সৎ উদ্দেশ্যেই কোরআন শিক্ষা শুরু করেছিলেন না অসৎ উদ্দেশ্যে? অসৎ উদ্দেশ্যে। কোরআন শিক্ষা করতে এসে তিনি দেখলেন আরবি ভাষায় বিশেষ পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন বোঝার কোনো পথ নাই। এই কথাটা আমাদের বর্তমান সমাজের অনেক মুসলমানের চিন্তা চেতনায় নাই, অনেক মুসলমানের ধ্যান ধারণায় নাই যে আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন বোঝার বিকল্প কোনো পথ নাই। কথাটা মর্মে মর্মে অনুধাবন করতে পেরেছিলেন ডক্টর মরিস বুকাইলি। এজন্য তিনি সৌদি সরকারের সাথে সম্পর্ক স্থাপন করে সৌদি সরকারের সহযোগিতায় আগে আরবি ভাষা আয়ত্ত করলেন, আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করলেন, তারপর তিনি আরবি ভাষার মাধ্যমে এই কোরআনকে বোঝা শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের শুরুতে গেছে, আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযযালনা ইন্না আনযালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, এই কোরআনকে আমি আরবি ভাষায় নাযিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। কথার ব্যাখ্যা সেই আয়াতের তফসিরে সূরা ইউসুফের ধারাবাহিক তফসির চলাকালীন বলা হয়েছে, আজকে এই আয়াতের ব্যাখ্যা বলার অবকাশ নেই। শুধু আয়াতের তর্জমাটা আমরা মনে রাখি, আল্লাহ বলেন এই কুরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি তোমাদের বুঝার সুবিধার জন্য। যেহেতু আমাদের বুঝার সুবিধার জন্য আল্লাহ আরবি ভাষায় কুরআন নাজিল করেছেন, কাজে আরবি ভাষা না বোঝা পর্যন্ত কুরআন বোঝার কোনো পথ নাই। আরবি ভাষা না বোঝা পর্যন্ত কুরআন বোঝার কোনো পথ নাই। এই কথাটা না জানার কারণে, না বোঝার কারণে অনেকেই মনে করেন লাইব্রেরি থেকে কুরআনের অনুবাদ গ্রন্থ কিনে নিয়ে ঘরে বসে বসে নিজে নিজে পড়ে নিলেই মুফাসসিরে কুরআন হয়ে যাওয়া যায়। এটা খেয়ালি পোলাও ছাড়া আর কিছু নয়। কোন আগে আরবি ভাষা শিখে তারপরে কোন উস্তাদের কাছে কুরআনের তফসির শিখতে হবে, নিজে নিজে কোনদিন দুনিয়ার কোন বিদ্যা অর্জন করা যায় না। লাইব্রেরির থেকে চিকিৎসাবিদ্যার বইগুলি কিনে ঘরে বসে বসে নিজে নিজে পড়েই কোন লোক এমবিবিএস ডাক্তার হয় না? মেডিকেল কলেজে উস্তাদের কাছে লেখাপড়া করার পরও আবার বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। তাহলে কুরআন কি মেডিকেল কলেজের পাঠ্যপুস্তকের চেয়ে আরো সহজ? আরো সহজ বলুন তো। একটা বাংলা বর্ণমালার বই ক খ গ গ যেই বইয়ে লেখা, এই বইটা কোন লোকে লাইব্রেরি থেকে কিনে কোন উস্তাদের কাছে না গিয়ে নিজে নিজে ক খ গ গ শিখতে পারবে? তাহলে কুরআন কি ক খ গ গ বইয়ের চেয়ে আরো সহজ? লাইব্রেরি থেকে কিনে নিয়ে ঘরে বসে বসে নিজে নিজে পড়লেই ইয়া হয়ে যায়, শিক্ষিত হয়ে যায়? কুরআনকে এত বড় সিনিমিনি খেলার জিনিস বানাইবেন না, কুরআনকে এত বড় পুতুল খেলার পুতুল বানাবেন না। এই কথাটা অনুধাবন করার অভাবেই ডাক্তার জাকির নায়েক নিজে নিজে কুরআন পড়ে সারা বিশ্বের হিরো সেজেছে। উস্তাদের কাছে কুরআন পড়ে না নিজে নিজে কুরআন পড়ে, আরবি ভাষার মাধ্যমে না অনুবাদ গ্রন্থের মাধ্যমে? অনুবাদ গ্রন্থের গতকাল বলেছিলাম খ্রিস্টান বিতার্কিক ডাক্তার জাকির নায়েককে বলেছিল আল্লাহ নূহ আলাইহিসসালামের জাতিতে আল্লাহ শুধু নূহ আলাইহিসসালাম নামক একজন নবী পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ তোমাদের কোরআনে বলেন ফাকাজ্জাবুহুম, এই জাতি নবীগণকে অমান্য করল। একজন নবীকে নবীগণ বলা যায় ব্যাকরণের পদ্ধতিতে, সুতরাং তোমাদের কোরআনে ব্যাকরণগত ভুল আছে। এই প্রশ্ন তো খ্রিস্টানে করেছে, কাকে? ডাক্তার জাকির নায়েককে। খ্রিস্টান তো কোরআনে ভুল আছে বলবেই, খ্রিস্টান তো বলবেই কোরআনে ভুল আছে, সে তো কোরআনের শত্রু, গোপন শত্রু নয়, সে তো প্রকাশ্য শত্রু। কাজেই আল্লাহ এই জাতির কাছে মাত্র একজন নবী পাঠিয়েছেন নূহ আলাইহিসসালাম, কাজেই এই জাতি একজন নবীকেই অমান্য করেছে। ফাকাজ্জাবুহু বললে অর্থ হইত একজন নবীকে অমান্য করেছে, ফাকাজ্জাবুহুম বলার কারণে এখানে দেখা গেল যে এরা নবীগণকে অস্বীকার অমান্য করেছে বলে কোরআনে উল্লেখ করা হয়েছে। সুতরাং কোরআনে ব্যাকরণগত ভুল আছে। এই উক্তি কার? খ্রিস্টান। ডাক্তার জাকির নায়েক এই প্রশ্নের জবাবে বলেন আমি আপনার সাথে একমত যে কোরআনে ব্যাকরণগত ভুল থাকতে পারে, কোরআনে ব্যাকরণগত ভুল আছে খ্রিস্টানে কয় আর জাকির নায়েক স্বীকার করিয়া লয়। কেন? বাংলা ভাষায় কোরআন শিখেছে উস্তাদ ছাড়া। কোন ভাষায় কোরআন শিখেছে? বাংলা ভাষায়, উর্দু ভাষায়, ইংরেজি ভাষায়, অনুদিত গ্রন্থের মাধ্যমে তিনি কোরআন শিখেছেন, তাও নিজে নিজে, উস্তাদ না, উস্তাদ ছাড়া। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। অর্থাৎ হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কুরআন নাযিল করতে থাকি, তাৎক্ষণিকভাবে আপনি তাড়াহুড়া করে তা জপতে থাকবেন না। আপনার আশঙ্কা, সাথে সাথে জপে মুখস্থ না করলে যেই শব্দটা মুখস্থ করা যাবে না সেই শব্দটা আমার উম্মত পাবে কোথায়? আল্লাহ বলেন, এই চিন্তা আপনার করতে হবে না। আমি নিজ দায়িত্বে আপনার কাছে কুরআন নাযিল করি, নিজ দায়িত্বে জপা সারা আপনাকে কুরআন স্মরণ রাখাইয়া দেব, এবং আমি নিজে আল্লাহ আপনাকে কুরআন শিক্ষা দেব। কুরআন কোন ভাষা? নবীর কোন ভাষা? আরবি ভাষার কুরআন আরবি নবীর কাছে নাযিল হইল, তারপরেও নবীও নিজে নিজে কুরআন বুঝেননি। আল্লাহ বলেন, আমি আল্লাহ আপনাকে কুরআন বুঝাইয়া দেব। যে নবীর কাছে কুরআন নাযিল হইল সেই নবীও যদি আল্লাহকে উস্তাদ বানাইয়া কুরআন বুঝতে হয়, কুরআন শিখতে হয়, তাহলে কোন পণ্ডিতের বাপে উস্তাদ ছাড়া নিজেই কুরআন বুঝে? এই বাস্তবতা যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি কুরআন বুঝার ফারিফত অবলম্বন করেননি। বাকি রইল আপনাদের মনে কৌতূহল বাকি থাকবে, তাহলে ওই খ্রিস্টান পাদ্রির প্রশ্নের আসল জবাবটা কি? ডাক্তার জাকির নায়কের জবাবটা তো ভুল স্বীকার করার মাধ্যমে জবাব। আমরা কি কুরআনে কুরআনে কোনো ভুল স্বীকার করার মাধ্যমে বেঈমানদের জবাব দেব? তাহলে আসল জবাবটা কি? আসল জবাবটা বোঝার জন্য কিছু পূর্ব কথা আমাদের মনে থাকা দরকার। সেটা হল আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের মাধ্যমে একটামাত্র ধর্ম দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন, সেটা হল একমাত্র ইসলাম ধর্ম। আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছেন। নূহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছেন। মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের মাধ্যমেও ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছেন, যেমনভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছেন। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, সকল নবীর প্রচারিত ধর্ম কতটা? কি সেটা? একমাত্র ইসলাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র এই পর্যন্তই শেষ নয়। আল্লাহ আরো বলেন, ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যারা পালন করবে তাদের ধর্ম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালনকারীরা পরকালের বিচারে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, চিরস্থায়ী জাহান্নামী সাব্যস্ত হবে। বুঝে থাকতে বলুন তো, এবার আল্লাহর কাছে কতটা ধর্ম গ্রহণযোগ্য? ধর্মটা কি? একমাত্র ইসলাম। এই ইসলাম ধর্মই সকল নবীর প্রচারিত ধর্ম, এই ইসলাম ধর্মই সকল নবীর প্রচারিত। সুতরাং যেই ব্যক্তি নূহ আলাইহিস সালামের ধর্ম অমান্য করল, কোন নবীর ধর্ম মান্য করল? সুতরাং নূহ আলাইহিস সালামকে অমান্য করা মানেই সকল নবী অমান্য করা। এই জন্য আল্লাহ ফাকাজ্জাবুহু না বলে ফাকাজ্জাবুহুম বলেছেন, তারা নূহ আলাইহিস সালামের জাতি তাকে অমান্য করলো বলেননি, তাদেরকে অমান্য করলো, একজন নবীকে অমান্য করলো বলেননি, সমস্ত নবীকেই অমান্য করলো। এইটা হইল ওই খ্রিস্টান ভাদ্রির প্রশ্নের আসল জবাব। কথা পরিষ্কার বুঝে আসছে কিনা? কিন্তু দুঃখের বিষয়, পবিত্র কোরআনের এই সমস্ত সুস্পষ্ট ঘোষণার ব্যাপারেও আমাদের বর্তমান সমাজে কিছু নামদারি মুসলমান বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা মুসলমানদের ধ্যান ধারণায়, মুসলমানদের চিন্তা চেতনায়, মুসলমানদের কল্পনা জল্পনায় পোষণ করছে অহরহ যে সকল ধর্মই পবিত্র, সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার, ধর্মীয় গোঁড়ামি পরিহার করা দরকার, সাম্প্রদায়িকতা বর্জন করা দরকার। স্বয়ং কোরআনও সাম্প্রদায়িকতার বিরোধী, স্বয়ং রসুলও সাম্প্রদায়িকতার বিরোধী, স্বয়ং আল্লাহও সাম্প্রদায়িকতার বিরোধী। এইগুলি কয় বক্তৃতাবাজি, বিবৃতিবাজি, রাজনীতিবাজি। কিছু বক্তৃতাবাজ আছে দেশ, কিছু বিবৃতিবাজ আছে দেশ, কিছু রাজনীতিবাজ আছে দেশ, নিজেদের রাজনৈতিক অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সমস্ত ধর্মকে নিয়ে জগা কিছুরি পাখায় এবং সাম্প্রদায়িকতার দোহাই দিয়া সেই জগা কিছুরি খাঁটি মুসলমানদেরকে খাওয়াইতে চায়। এই বিভ্রান্তির হাত থেকে নিজেদের ইমান, মুসলমানদের ইমান হেফাজতের জন্য পরিষ্কার বুঝে নিতে হবে সাম্প্রদায়িকতা কাকে বলে আর অসাম্প্রদায়িকতা কাকে বলে। বুঝার জন্য মনে রাখা দরকার, সকল নবীর প্রচারিত ধর্ম একমাত্র ইসলাম, ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কিন্তু এই কোরআনেরই আরেক আয়াতে আল্লাহ বলেন, লা ইকরাহ ফিদ্দিন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, অর্থাৎ সকল ধর্মাবলম্বীকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে, কোন ধর্মাবলম্বীকেই তার ধর্ম পালনে বাধার সৃষ্টি করা যাবে না। সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন, সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন। এটার নাম যদি অসাম্প্রদায়িকতা হয়, যে সমস্ত ধর্মাবলম্বীরাই যার যার ধর্ম পালনে স্বাধীন, এই কথাটার নাম যদি অসাম্প্রদায়িকতা হয়, তাহলে আল্লাহর মেহরবানিতে বাংলাদেশে সাম্প্রদায়িকতা নাই। কারণ বাংলাদেশে কোনো হিন্দুকে হিন্দু ধর্ম পালন করতে কোনো মুসলমান বলা যায় না, বাংলাদেশের কোনো বৌদ্ধকে বৌদ্ধ ধর্ম পালন করতে কোনো মুসলমান বলা যায় না, বাংলাদেশের কোনো ইহুদিকে ইহুদি ধর্ম পালন করতে কোনো মুসলমান বলা যায় না, বাংলাদেশের কোনো খ্রিস্টানকে খ্রিস্ট ধর্ম পালন করতে কোনো মুসলমান বলা যায় না। সুতরাং একে অপরের ধর্ম পালনে বাধা না দেওয়ার নাম যদি অসাম্প্রদায়িকতা হয়, তাহলে বাংলাদেশের সমস্ত মুসলমান চূড়ান্ত অসাম্প্রদায়িক, চূড়ান্ত অসাম্প্রদায়িক। আর বাতিল ধর্ম ইসলাম ছাড়া ভিন্ন ধর্মকে সমর্থন দেওয়ার নাম যদি অসাম্প্রদায়িকতা হয়, তাহলে এই রকম অসাম্প্রদায়িকতার চেয়ে বড় বেইমানি জগতে আর কিছু নাই। অসাম্প্রদায়িকতার ব্যাখ্যা কি, অন্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না? অসাম্প্রদায়িকতার ব্যাখ্যা হইল কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না। সুস্পষ্ট ব্যাখ্যা আমাদের জানা থাকতে হবে এবং সেই ব্যাখ্যা মতোই আমাদের ইমান রক্ষা করতে হবে। ব্যাখ্যাটা যদি জানেন না, ব্যাখ্যা মতো যদি ইমান রক্ষা করতে সচেষ্ট হন না, ওই সমস্ত বাতিল ধর্মের দালালেরা আপনাদের ধর্মকে আর বাতিল ধর্মকে নিয়ে জগা খিচুড়ি পাকাইয়া আপনাদেরকে খাওয়াইয়া দিবে। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, কোন ধর্মাবলম্বী অপর ধর্মাবলম্বীর ধর্ম পালনে বাধা দিতে পারে? পারে না। এটার নাম যদি অসাম্প্রদায়িকতা হয়, তাহলে বাংলাদেশের সমস্ত মুসলমান অসাম্প্রদায়িক। বাংলাদেশের কোন মুসলমান কোন ভিন্ন ধর্মাবলম্বীর ধর্ম পালনে কোনদিন বাধা দেয় না। না সিলেটের মুসলমান কোন হিন্দুদের মূর্তি পূজায় বাধা দেয়, কোনদিন বাধা দেয় না। সুতরাং এই মর্মে সারা বাংলাদেশের সমস্ত মুসলমান অসাম্প্রদায়িক। আর যদি বলেন না এইটার নাম অসাম্প্রদায়িকতা নয়, অসাম্প্রদায়িকতা হল নিজের ধর্মকে যেমন সঠিক বলে বিশ্বাস করি, অপরের ধর্মকেও সঠিক বলে বিশ্বাস করতে হবে। এই যদি হয় সাম্প্রদায়িকের অসাম্প্রদায়িকতার ব্যাখ্যা, আল্লাহ কুরআনে বলেন এই ব্যাখ্যার চেয়ে বড় বেইমানি, বড় কুফুরি, আল্লাহর ধর্মের সাথে এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর কিছুই হতে পারে না। কারণ আল্লাহ বলেন ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যারা পালন করবে কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং ইসলাম ছাড়া সবগুলি ধর্ম বাতিল, ইসলাম ছাড়া সবগুলি ধর্ম ভ্রান্ত। যে বিশ্বাস করতে পারবে না কিছুতেই মুসলমান হতে পারবে না। যেই ব্যক্তি বিশ্বাস করবে ইসলাম ছাড়া সবগুলি ধর্ম বাতিল, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সেই ব্যক্তি মুসলমান হতে পারবে। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম সম্পর্কে যার অন্তরে দুর্বলতা থাকবে সে শুনো আনা বেঈমান হয়ে যাবে। বাকি রইল প্রশ্ন, আল্লাহ এক আয়াতে বলেন ইসলাম ছাড়া সব ধর্ম বাতিল, আর এক আয়াতে বলেন সব ধর্ম পালনের অধিকার আছে, এই কাজটা কি করলেন আল্লাহ? প্রশ্ন বাকি রইল কি না? এক আয়াতে বলেন ইসলাম ছাড়া অন্য ধর্ম বাতিল, আর এক আয়াতে বলেন সব ধর্ম পালনের অধিকার আছে। বাতিল হইয়া থাকলে অধিকার থাকবে কেন? অধিকার থাকলে বাতিল হবে কেন? আমি বহুবার আপনাদেরকে এই প্রশ্নের জবাব বহু অনুষ্ঠানে আপনাদেরকে দিয়েছি, আজকে শুধু পুনরাবৃত্তি করে আবারও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। এই প্রশ্নের জবাব বোঝার জন্য আমাদের একটা সহজ উদাহরণের মাধ্যমে জবাবটা বোঝা, সহজ উদাহরণটা বোঝা দরকার। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে যখন পাঠ্য তালিকা সমাপ্ত করার পর পরীক্ষা গ্রহণের জন্য, পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষার হলে বসানো হয়, পরীক্ষার্থী ছাত্রদের হাতে প্রশ্নপত্র দিলে পরে সমস্ত ছাত্ররাই কি প্রশ্নের সঠিক জবাব লিখতে পারে? না, অনেকে ভুলও লেখে। তাদের কি কি ভুল লিখতে বাধা দেওয়া হয়? বাধা না দেওয়ার মানে কি এই লেখার দ্বারা ফাঁস করবে? ফাঁস না করলে বাধা দেয় না কেন? বাধা না দিলে ফাঁস করবে না কেন? এই প্রশ্নের জয় যেই জবাব ভিন্ন ধর্ম বাতিল হইয়া থাকলে বাধা দিব না কেন, আর বাধা না দিলে বাতিল হবে কেন, ওই প্রশ্নেরও সেই জবাব। কথা পরিষ্কার হইল কি না? হ্যাঁ। কাজেই সব ক্ষেত্রে এক ধারার যুক্তি চলে না, সব ক্ষেত্রে এক রকমের ফণ্ডিতি চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যে আয়াতে বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, এই আয়াত অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য হওয়ার দলিল নয়। যেমন ভাবে পরীক্ষার হলে যে পরীক্ষার্থী ছাত্র ভুল লেখলে বাধা দেওয়া হয় না, এই লেখার দ্বারা পাশ করবে এমন দলিল হয় না, ঠিক তেমনি ভাবে ভ্রান্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না। কথাটা ভ্রান্ত ধর্ম সঠিক ধর্মে পরিণত হওয়ার যুক্তি হয় না। বাকি রইল কেন বাধা দেওয়া হয় না, আমি পরে জবাব দেব। আপনারা কেন পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লিখলে কেন বাধা দেন না? আপনারা আগে জবাব দিবেন, ভ্রান্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনে কেন ইসলাম বাধা দিতে পারবে না বলে, সেই প্রশ্নের জবাব আমি পরে বলব। আপনাদের যেই জবাব আমার সেই জবাব। কাজে আমার প্রশ্নের জবাব আগে রেডি করুন, তারপরে আপনাদের প্রশ্নের জবাব আমার কাছ থেকে সংগ্রহ করুন। উভয় প্রশ্নের একই জবাব, উভয় প্রশ্নের একই জবাব, শুধুমাত্র পরীক্ষার নিয়ম রক্ষার জন্য, শুধুমাত্র পরীক্ষার নিয়ম রক্ষার জন্য যেমন ভাবে পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লিখলে বাধা দেওয়া হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়াতে সমস্ত মানুষ পাঠিয়েছেন পরীক্ষার জন্য। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমাদের একটা সীমিত জীবন দিয়ে, জীবন শেষে মৃত্যুকে অবধারিত করে দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন তোমাদের পরীক্ষা করার জন্য। আল্লাহ কিসের জন্য আমাদের পৃথিবীতে পাঠালেন? পরীক্ষা করার জন্য। অন্য আয়াতে বলেন, ওয়াইয়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তাআমালুন। হে মানুষেরা, আল্লাহ তোমাদেরকে দলে দলে পালাক্রমে দুনিয়াতে পাঠাচ্ছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিল আরদি ফানাযিরুন কাইফা তাআমালুন। নিশ্চয় আল্লাহ তোমাদের দলে দলে দুনিয়াতে পাঠান, পালাক্রমে দুনিয়াতে পাঠান, এক দলের পর আর এক দল করে দুনিয়াতে পাঠান, শুধুমাত্র তোমাদের পরীক্ষা করার জন্য। বুঝে থাকলে বলুন, আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠান কেন? পরীক্ষা করার জন্য। এই দুনিয়াটা হল সমস্ত মানুষের জন্য পরীক্ষার হল। লক্ষাধিক নবী রসুল পাঠিয়ে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে মুহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রসুল পাঠিয়ে আল্লাহ শিক্ষা দিয়েছেন পরীক্ষার্থীদেরকে, একমাত্র ইসলাম ধর্ম সত্য, বাকি সব ধর্ম বাতিল, একমাত্র ইসলাম ধর্ম সত্য, বাকি সব ধর্ম বাতিল। এরপরও যদি কেউ বাতিল ধর্ম পালন করতে চায়, তাকে পরীক্ষার হলে যেমন ভাবে, এরপরও সারা বৎসর শিক্ষক তাকে সঠিক শিক্ষা দেওয়ার পরও যেই ছাত্র পরীক্ষার হলে ভুল প্রশ্নের জবাব ভুল লিখতে চায়, তাকে আর বাধা দিও না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলতে চান, লক্ষাধিক নবী রসুল পাঠিয়ে বুঝিয়ে দিলাম, জানিয়ে দিলাম, শিখিয়ে দিলাম, একমাত্র ইসলাম ধর্ম ছাড়া বাকি সব ধর্ম বাতিল, এরপরেও যে বাতিল ধর্ম পালন করতে চায় তাকে আর বাধা দিও না। এই বাধা দেওয়ার নাম যদি অসাম্প্রদায়িকতা হয়, এই বাধা না দেওয়ার নাম যদি অসাম্প্রদায়িকতা হয়, বাংলাদেশের শতকরা 100 ভাগ মুসলমান অসাম্প্রদায়িক, একটা মুসলমানও ভিন্ন কোন ধর্মাবলম্বীর ধর্ম পালনে বাধা দেয় না। না বাংলাদেশের কোন মুসলমান হিন্দুর মন্দির ভেঙ্গে মসজিদ বানাইছে, বাংলাদেশের কোন হিন্দুদের মন্দির ভেঙ্গে চুরমার করে মসজিদ নির্মাণ করেছে বাংলাদেশের কোন মুসলমান? ভারতের হিন্দুরাও মসজিদ ভেঙ্গে রামের মন্দির বানায় না, বানাইছে? আমরা সাম্প্রদায়িক না তারা সাম্প্রদায়িক? অপরের ধর্মে বাধা প্রদানের নাম সাম্প্রদায়িকতা। যদি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলার মতো সত্যই মুখে সৎসাহস থাকে, তাহলে অযোধ্যার বামরি মসজিদ পুনরুদ্ধার করো, রামের মন্দির নির্মাণ করার জন্য যেমন ভাবে মসজিদকে ধূলিসাৎ করেছিল, ঠিক তেমনি ভাবে মসজিদের পুনরুদ্ধারের জন্য ওই মন্দিরকে আবার ধূলিসাৎ করো, সত্যই যদি অসাম্প্রদায়িক হতে চাও। মহতরম হাজিরিন, খ্রিস্টান পণ্ডিতের প্রশ্নের জবাব পরিষ্কার হইল কিনা আপনাদের? প্রশ্ন করেছিল, নূহ আলাইহিসসালামের জাতি একজন নবীকে অমান্য করল, কোরআন কিভাবে বলে সকল নবীকে অমান্য করল? সকল নবীর ধর্ম ইসলাম, সুতরাং এক নবীকে অমান্য করা সকল নবীকে অমান্য করার নামান্তর, এইটা হল আসল জবাব। ইসলামের হিরু সাহেব আসল জবাবটা দিতে পারলেন না কেন? আরবি ভাষা শিখছে, কোরআন শিখছে না, অনুদিত গ্রন্থ তাও উস্তাদের কাছে হইয়া না, নিজে নিজে হইয়া। এইভাবে যে কোরআন শিখা যায় না, মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছিলেন ডক্টর মরিস বুকাই। আরবি ভাষা না শিখিয়া কোনোদিন কোরআন শিখা যায় না, উস্তাদের কাছে না লেখাপড়া না করিয়া কোনোদিন কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়া যায় না। তাই ডক্টর মরিস বুকাই, ইউরোপের সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি, সৌদি সরকারের সহযোগিতায় আগে আরবি ভাষা শিখার ব্যবস্থা করলেন। আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করার পর সুনির্দিষ্ট উস্তাদের কাছে কোরআন শিক্ষা শুরু করলেন। শিখতে শিখতে শিখতে শিখতে আনুষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করার পর এবার গবেষণায় লেগে গেলেন। এবার তো কোরআন শিখলাম, এবার তো কোরআন পড়লাম, এবার তো কোরআন বুঝলাম, এবার দেখি এর ভিতরে কি কি ভুল পাওয়া যায়। এইবার তিনি যে উদ্দেশ্যে এসেছিলেন সেই উদ্দেশ্য সাধনে লেগে গেলেন। কোন উদ্দেশ্যে এসেছিলেন? কোরআনের ভুল বের করে সারা বিশ্বে প্রচার করে দেওয়ার জন্য, যে মুসলমানদের ধর্মগ্রন্থ ভুল, সুতরাং মুসলমানদের ধর্মটাই ভুল। এবার গবেষণায় লেগে গেলেন কোরআনে কি কি ভুল পাওয়া যায়। গবেষণা করতে করতে করতে করতে করতে করতে কোনো ভুল হয় না। শেষ পর্যন্ত জানতে পারলেন ডক্টর মরিস বুকাইলি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত কোরআন শরীফের এডিশন বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের জাদুঘরে সংরক্ষিত আছে। যেমন রাশিয়ার তাসকন্দে আছে এক কপি, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর লিখিত কোরআন শরীফের এডিশনের এক কপি রাশিয়ার তাসকন্দে আছে, আর এক কপি আছে কিনা দেশটার নাম, আর এক কপি আছে ইস্তাম্বুলে, ইস্তাম্বুল ইস্তাম্বুলে আছে আর এক কপি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত কোরআন শরীফের এডিশন। বিশ্বের যেখানে যেখানে উসমান রাদিয়াল্লাহু আনহুর লিখিত কোরআন শরীফের এই প্রাচীন পদ্ধতির লেখা কোরআন শরীফের এডিশন আছে, ওইগুলি তিনি অনুসন্ধান করতে গেলেন। 1500 বছরের আগের লিখিত কোরআনের সাথে, হাতের লেখা কোরআনের সাথে 1500 বছর পরের প্রেসে ছাপা কোরআন মিলাইলে কিছু না কিছু ব্যতিক্রম পাওয়া যাবে, তখনই সারা বিশ্বে হইচই শুরু করে দেওয়া যাবে, মুসলমানদের কোরআন ভুল, মুসলমানদের ইসলাম ভুল। কিন্তু ইস্তাম্বুলের সেই কোরআনের এডিশনের সাথে মিলিয়ে তিনি দেখলেন সেই 1500 বছর আগের লেখা কোরআনে আর 1500 বছর পরের সাফা কোরআনের একটা কথার মধ্যেও বেশ কম নাই, একটা শব্দের মধ্যেও বেশ কম নাই, একটা অক্ষরের মধ্যেও বেশ কম নাই, একটা নুক্তার মধ্যেও বেশ কম নাই, একটা জের জবরের মধ্যেও বেশ কম নাই। এইবার তার সত্য অনুসন্ধানের চেতনা জাগ্রত হল, কোরআনের সত্যতা তার কাছে প্রমাণিত হয়ে গেল। প্রমাণ হওয়ার পর সেই স্বাস্থ্যবিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোন উদ্দেশ্যে কোরআন পড়তে এসেছিলেন আর কি হইল, মুসলমান হওয়ার পর এই ভদ্রলোক সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করলেন, সেটার নাম হল দি বাইবেল এন্ড দি কোরআন এন্ড দি সায়েন্স। এর বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে বাইবেল কোরআন ও বিজ্ঞান নামে, আপনারা সেই গ্রন্থ পড়ে দেখতে পারেন। কোরআনের সত্যতার প্রমাণ দুই রকম, একটা হল দলিল ভিত্তিক প্রমাণ, আর একটা হল যুক্তি এবং বিজ্ঞান ভিত্তিক প্রমাণ। কোরআনের সত্যতার প্রমাণ কত রকম? একটা দলিল ভিত্তিক আর একটা বিজ্ঞান ভিত্তিক। কোরআনের সত্যতার দলিল ভিত্তিক যত প্রমাণ আছে এর মধ্যে একটা প্রমাণ তোয়াহা, একটা প্রমাণ ইয়াসিন, একটা প্রমাণ হামিম, একটা প্রমাণ আলিফ লাম মিম, একটা প্রমাণ আলিফ লাম রা। এই হরুফে মুকাত্তাআতের সবগুলি অক্ষর কোরআন যে সত্য এর দলিল ভিত্তিক প্রমাণ। কোরআনের সত্যতার দলিল ভিত্তিক প্রমাণগুলির মধ্যে এই হুরুফে মুকাত্তাআত গুলি এক প্রকারের দলিল, এক প্রকারের দলিল। আবারও বলবো কিভাবে দলিল হইল, এই অক্ষরগুলি যিনি কোন উস্তাদের কাছে শিখলেন না, তিনি এত সুন্দর বাক্যগুলি মন গড়া কিভাবে বানালেন, কিছুতেই হতে পারে না। সুতরাং এই অক্ষরগুলি এই কথার দলিল যে এই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ রচিত নয়, উনার মন গড়া বানানো নয়, আল্লাহর নাজিল করা সত্য কালাম। দুদিনের কথা, গতকালের এবং আজকের কথা বুঝে থাকলে বলুন তোয়াহা কিসের দলিল? হ্যাঁ, কোরআনের সত্যতার প্রমাণ, দলিল ভিত্তিক প্রমাণ। আর যুক্তি ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক, দর্শন ভিত্তিক প্রমাণ যদি কেউ বুঝতে চান কোরআনের সত্যতার, তাহলে ডক্টর মরিস বুকাইলির লেখা দি বাইবেল এন্ড দি কোরআন এন্ড দি সায়েন্স পরে দেখতে পারেন। তিনি এই ভদ্রলোক কয়েকশো পৃষ্ঠা বিশিষ্ট এই বইয়ে, বইয়ের প্রতিটি পাতায় পাতায়, প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় বিজ্ঞানের চলসেরা বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করেছেন খ্রিস্টানদের হাতের বিদ্যমান বাইবেল, এই বাইবেল ভুল, মুসলমানদের হাতের বিদ্যমান কোরআন সত্য। ইহুদি খ্রিস্টানদের হাতের বিদ্যমান বাইবেল ভুল। এই বাইবেল জিনিসটা কি? বাইবেল জিনিসটা হল আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত কিতাব নাযিল করেছে, ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইঞ্জিল কিতাব নাযিল করেছে। সামনের কথা বোঝার স্বার্থে একটু দয়া করে বলুন, মুসা নবীর কাছে কোন কিতাব নাযিল করেছে? তাওরাত। ঈসা আলাইহিস সালামের কাছে কোন কিতাব নাযিল করেছিলেন? ইঞ্জিল। ঈসা নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 500 বছর পর দুই ফন্ডিতে তাওরাত এবং ইঞ্জিলের একটা সমন্বিত এডিশন তৈরি করে, অথচ সেই 500 বছরের ভিতরে মুসা নবীর তাওরাত কিতাবও বিকৃত হয়ে গিয়েছিল, ঈসা আলাইহিসসালামের ইঞ্জিল কিতাবও বিকৃত হয়ে গিয়েছিল। সুতরাং ঈসা নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 500 বছর পরে যে পাঁচ পণ্ডিতে তৌরাত এবং ইঞ্জিলের সমন্বিত এডিশন তৈরি করল, যে অবিকৃত তৌরাত এবং ইঞ্জিলের না বিকৃত তৌরাত এবং ইঞ্জিলের, এই দুই বিকৃত কিতাবের সমন্বিত এডিশনের নাম দেয় বাইবেল, এটার নাম হইল বাইবেল। বুঝে থাকতে বলুন, বাইবেল নামের যে গ্রন্থটা বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের হাতে বিদ্যমান আছে, কোন দুই কিতাবের সমন্বিত এডিশন? অবিকৃত না বিকৃত? পরিষ্কার হয়ে গেল, এটা ভুল, পরিষ্কার, বাইবেল ভুল। এই ভুলটা বিজ্ঞানের কষ্টি পাথরে যাচাই করে ডক্টর মরিস বুকাইলি তার দি বাইবেল এন্ড দি কোরআন এন্ড দি সায়েন্স গ্রন্থে বিজ্ঞানের কষ্টি পাথরে যাচাই করে প্রমাণ করেছেন। সুতরাং কোরআনের সত্যতার প্রমাণ দুই প্রকার, একটা হল দলিল ভিত্তিক প্রমাণ, আরেকটা হল বিজ্ঞান ভিত্তিক প্রমাণ। দলিল ভিত্তিক প্রমাণ কোরআন নিজেই, কোরআনের সত্যতার দলিল ভিত্তিক প্রমাণ কোরআন নিজেই। কিভাবে? তোমাদের কিতাব বিকৃত হয়ে গেছে, এই কিতাব কিয়ামত পর্যন্ত বিকৃত হবে না, যা দলিল ভিত্তিক প্রমাণ। দলিল ভিত্তিক আরেক প্রমাণ, হরুফে মুকাত্তাআত গুলি আলিফ বা তা সা এই অক্ষরগুলি যেই নবী কোন উস্তাদের কাছে পড়লেন না, কোন বিবেকে বলো, কোন আক্কেলে বলো, এই নবী এত সুন্দর কালাম মন গড়া রচনা করেছেন, হতেই পারে না। সুতরাং হরুফে মুকাত্তাআত গুলিও কোরআনের সত্যতার দলিল ভিত্তিক প্রমাণ। গতকালকে এই বিষয়ের উপর আরো কিছু কথা বলা হয়েছে, যে কথাগুলি আজকে আবার বলার দরকার মনে করি না। গেল সূরায়ে তোয়াহার প্রথম আয়াত, তোয়াহা সম্পর্কে আমাদের যা কিছু, আমাদের বর্তমান সময় উপযোগী, বর্তমান যুগ উপযোগী, বর্তমান পরিবেশ উপযোগী যে কথাগুলি আমাদের বোঝা দরকার ছিল, আমার ক্ষুদ্র বিবেচনায় মুফাসসিরিনে কেরামের কিতাব থেকে চয়ন করে আপনাদের সামনে দুই দিনে পেশ করলাম। এই তোয়াহা প্রথম আয়াত সম্পর্কে এই কথাগুলি আমাদের অবশ্যই বোঝা দরকার এবং কথাগুলি আমাদের স্মরণে রাখা দরকার, যেন এই কোরআনের ব্যাপারে, এই কোরআনের বিধানগুলির ব্যাপারে কোনো মানুষ সন্দেহ পোষণ করার পরও আবার বেহায়া বেলাদার মতো নিজেকে মুসলমান দাবি করতে না পারে। কোরআনের কোন বিধানে যারা সন্দিহান, ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক, সে তার তার পক্ষে মুসলমান দাবি করা শুভা পায় না। একমাত্র দুখাবাজ ছাড়া কোরআনের বিধানের সন্দেহ পোষণ করে আবার নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দিতে পারে না। এই কথার গতকাল আমি উদাহরণ সহ আপনাদের সামনে তুলে ধরেছি, উদাহরণ সহ। কোরআনের সুরায়ে নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মৃত পিতা মাতার ত্যাজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। অস্পষ্ট বিধান নয়, সুস্পষ্ট বিধান, ব্যাখ্যাসাপেক্ষ বিধান নয়, ব্যাখ্যাহীন বিধান। বলেন এটা ব্যাখ্যাসাপেক্ষ না ব্যাখ্যার মুখাপেক্ষি নয়, সুস্পষ্ট বিধান, ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1। এখানে যদি এই বিধানে অবিশ্বাসী হয়ে বলে আমরা উভয়কে সমান সমান অংশ দেব, রইল কোরআনের বিধানে বিশ্বাসী? হেও যদি কয় আমি মুসলমান, এই বেহায়া তুই কিসের মুসলমান, এই বেলাদা তুই কিসের মুসলমান? বাকি রইল আল্লাহ কেন এমন বৈষম্য করলেন, এই প্রশ্নের জবাব কি গতকাল দেওয়া হয়নি? গতকাল দেওয়া হয়নি? আল্লাহ কেন মেয়েকে ছেলের চেয়ে কম দিলেন, এই প্রশ্নের জবাব বলা হয়নি গতকাল? কি জবাব? কম দিছেন না, মেয়েকে 1 অংশ দিয়া বেশি দিছেন, ছেলেকে 2 অংশ দিয়া কম দিছেন। গতকাল উদাহরণ সহ গল্প সহ আপনাদেরকে বলেছি, আজকে আবার স্মরণ করাইলাম কেন? এই কথাটা স্মরণ করাই দেওয়ার জন্য, কোরআনের বিধানে যেই ব্যক্তি অবিশ্বাসী অথবা কোরআনের সুস্পষ্ট বিধানে যেই ব্যক্তি সন্দিহান তার মুখে মুসলমান হওয়ার দাবি শোভা পায় না। কোরআনের বিধানে সন্দিহান হইয়া মুসলমান হিসেবে পরিচয় দেওয়া একমাত্র মুনাফিকের স্বভাব, একমাত্র মুনাফিকের স্বভাব। মুমিন মুসলমান কোনদিন কোরআনের বিধানে সন্দিহান হইয়া নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারে না। পবিত্র কোরআনে দেখাইতে বলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার রব, আমি আপনার পরওয়ারদিগার, আমি আপনার লালনকর্তা আল্লাহ। নিজের কসম খেয়ে বলছি, একটা মানুষ আমি মুসলমান বললেই মুসলমান হয় না যতক্ষণ পর্যন্ত আপনার সিদ্ধান্তকে মনে প্রাণে মেনে নিতে প্রস্তুত থাকে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর ফয়সালা, মুহাম্মদুর রাসূলুল্লাহর সিদ্ধান্ত মনে প্রাণে শিরোধার্য মেনে নিতে যদি প্রস্তুত থাকে না, হাজারবার নিজেকে মুসলমান বলে ঘোষণা করলেও মুনাফিক ছাড়া মুসলমান গণ্য হতে পারে না। কি গণ্য হয়? মুনাফিক গণ্য। মুহাম্মদ রাসূলুল্লাহর ফয়সালা মানে না, কোরআনের বিধান মানে না, কোরআনের বিধানে বিধানে সন্দিহান, মুহাম্মদ রাসূলুল্লাহর ফয়সালায় সন্দিহান, আর বলে আমি মুসলমান। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজের কসম খাইয়া বলতেছি, সে মুসলমান নয়, সে মুনাফিক। আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনা উপলক্ষে নাজিল করেছিল। ঘটনা কি ছিল? এই ধরনের একটা মুসলমান যেই যায় নবীর ফয়সালা মানে না, কয় আমি মুসলমান, নবীর ফয়সালা মানে না আর কয় কি আমি মুসলমান, এই ধরনের একটা মুসলমান একটা ইহুদির সাথে একটা জিনিস নিয়ে ঝগড়া করল। ইহুদিয়ে বলে জিনিসটা আমার, মুসলমানে কয় না আমার। দুজনে ঝগড়া করিয়া মীমাংসার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে গেল। কার দরবারে গেল? মুহাম্মদুর রাসূলুল্লাহ তদন্ত করিয়া যাচাই বাছাই করিয়া যা পাইলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে প্রমাণ হইল যে এই জিনিসটা নিয়ে তারা দুইজনে ঝগড়া করেছে, ওই জিনিসটা আসলে ইহুদি লোকটার, যে মুসলমানটা বলতেছে তার, এটা তার মিথ্যা দাবি। রাসুলের কাছে জিনিসটা কার বলে প্রমাণ হইল? ইহুদির। আল্লাহ রাসুল ফয়সলা দিয়া দিলেন, জিনিসটা তোমার না, জিনিসটা ইহুদির। ফয়সলা হয়ে গেল তো। রাসুলের দরবার থেকে বের হয়ে মুসলমান লোকটা বলে, ফয়সলাটা আমার পছন্দ হইল না, আমি আপিল করতে চাই, আমি শানি বিচার করাইব। ইহুদিয়া কয়, বেটা তোর ধর্মের নবীর ফয়সলা, আমার ধর্মের নবীর ফয়সলা না তো। কি বলেন? তোর ধর্মের নবীর ফয়সলা, তুই যদি মানুষ না মানব কে? কই নবী নবীর জায়গাটা আছে? ফয়সলা মানা না মানা ভিন্ন কথা। এই দেখেন মুনাফিক কারে কয়, নবী বলে নবীর জায়গাটা আছে। কালকে যে বলছিলাম, কোরআন মাতার রাখি কিন্তু ফিরের নামে মান্যতা কইরা ভার বল, কোরআন রইছে মাতার, মাতার রই আরো কোরআন মাতায় রইল। হে কই নবী নবীর জায়গাটা আছে, ফয়সলা মানি না, নবীরে রাখছে নবীর জায়গায়। এবার ইহুদি বলে, তাহলে তুমি এখন আপিল করার জন্য কার কাছে যেতে চাও? কই উমরের কাছে যেতে চাও। ইহুদি লোকটা মনে মনে জানে, আমি যেহেতু সত্যবাদী, যে কোনো ন্যায় বিচারকের কাছে গেলে আমিই পাব। ইহুদিবাদী হয়ে গেল, দুজন হজরত উমরের কাছে গেল আপিল করতে। উমরে আপিলের আর্জি শুনিয়া, আপিলের আর্জি করলো ওই মুসলমান লোকটা। ইহুদি লোকটা বলে, হুজুর আমারও কিছু কথা। কি কথা তোমার? আপনাদের ধর্মের ধর্মের এই মুসলমান লোকটা, আপনাদের ধর্মের নবীর কাছে প্রথম আমরা দুইজন বিচার প্রার্থী হইলাম, তিনি যে রায় দিচ্ছেন সেই রায় মতো, মুহাম্মদুর রাসূলুল্লাহর ফয়সলা মতো জিনিসটা আমি পাইছি, এখন সে আপনার কাছে পুনর্বিচারের জন্য এসেছে, আপিল করার জন্য এসেছে, সানি বিচারের জন্য এসেছে। এটা প্রথম বিচার নয়, প্রথম বিচার আপনাদের ধর্মের নবীর ফয়সলার দ্বারা হইয়া গেছে। উমর মুসলমান লোকটারে জিজ্ঞেস করলেন, ঘটনা সত্য? তোমরা এই বিচারের জন্য আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেছিলে? মুহাম্মদুর রাসূলুল্লাহ ফয়সলা দেওয়ার পরে তুমি আবার এই ফয়সলা তোমার পছন্দ হইছে না, নতুন ফয়সলার জন্য আসছো, এই কথাটা সত্য? মুসলমান লোকটাকে বলে, হ্যাঁ সত্য। তখন উমর বলেন, তোমরা দুজন এখানে দাঁড়াও, আমি গড় থেকে এসে বিচার করব। গড় থেকে নাঙ্গা তরবারি হাতে নিয়ে তাদের দুইজনের সামনে দাঁড়িয়ে তরবারি উঠিয়ে বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর ফয়সলা যে মানে না, তার এই দুনিয়াতে তলোয়ার ছাড়া কোনো ফয়সলাই নেই, ফয়সলা নাই বলে যেমনি আঘাত করলেন তাকে শিরুচ্ছেদ করে ফেলেন। এইবার উমরের বিরুদ্ধে আবার বিচার গেল মুহাম্মদুর রাসূলুল্লাহর। একজনে এক আদালতের বিচার পছন্দ হয়েছে না, আর এক আদালত গেছে, এটা কি প্রাণদণ্ডের মতো অপরাধ দি? যদি না ইয়া থেকে উমরে কোন অপরাধে তার হত্যা করলো বিচার চাই। এবার রসুল চিন্তায় চিন্তায় পড়ে গেলেন, হায় রে হায়, এখন যদি প্রাণদণ্ড দেওয়ার মতো কোনো অপরাধ ওই মুসলমান লোকটার প্রমাণ না হয়, তাহলে তো খুনের বদলে উমরকে খুন করতে হবে, তাহলে তো শিরুচ্ছেদের পরিবর্তে উমরকে শিরুচ্ছেদ করতে হবে। হায় রে হায়, এই উমর আমি আল্লাহর কাছে বিশেষভাবে দরখাস্ত করার ফলে আল্লাহ বিশেষ দয়া করে উমরকে মুসলমান হওয়ার সৌভাগ্য দান করেছিলেন, গোটা মুসলমান জাতির শক্তি বর্ধনের জন্য। আজকে যদি এই মামলার রায় দিতে গিয়া উমরকে যদি ফাঁসি দিতে হয়, উমরকে যদি প্রাণদণ্ড দিতে হয়, আমার সব আশা ভরসা জ্বলে গেল। এমত অবস্থায় আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ নিজের কসম খাইয়া বলছি, এই দুঃখবাদ মুনাফিক নিজেরে মুসলমান হিসাবে পরিচয় দিয়েছে, আপনার ফয়সলা অবিশ্বাস করে, এই মুনাফিক কোনদিন মুসলমান নয়। মুনাফিক মুনাফিকই করিয়া কোন কোন আদালতে ধরা পড়লে আদালতের বিচারকের অধিকার আছে, বিবেচনা সম্মত হলে তাকে প্রাণদণ্ড দিতে পারে। সুতরাং উমর তাকে প্রাণদণ্ড দেওয়া যথার্থ হয়েছে, এর জন্য উমরকে আবার প্রাণদণ্ড দিতে হবে না। বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর ফয়সলা না মানিয়া মুসলমান দাবি করনেওয়ালার নাম কি? মুনাফিক। মুহাম্মদ রাসূলুল্লাহর ফয়সালা মানে না, নিজেরে নিজে মুসলমান বলিয়া পরিচয় দেয়, কোরআনের বিধান মানে না, নিজেকে নিজে মুসলমান বলিয়া পরিচয় দেয়। একমাত্র মুনাফিক ছাড়া এই সব আবার কারো হতে পারে না। কোরআনের বিধান না মানিয়া মুসলমান পরিচয় দিয়া খাঁটি মুসলমান হইব দূরের কথা। কোরআনের ফয়সলা মানিয়াও যদি কোন বাতিল ধর্মের সাথে মিল ঝুল ঠিক রাখার জন্য কাজ করে, আল্লাহ সেইটাকেও বলেছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ। এবার সেই এই কথাটাও বুঝুন ভালো করে। আল্লাহ একায়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান। হে মুসলমানেরা, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, সাবধান। এই আয়াতটা নাজিল করেছিলেন আল্লাহ আরেকটা ঘটনা উপলক্ষে। সেই ঘটনা কি? একজন ইহুদি, নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম, একজন ইহুদি আলেম, আলেম ইহুদি আলেম, নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। ইহুদি আলেম আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি রইলেন না, মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে তিনি জানতে পারলেন ইসলাম ধর্মে উটের গোশত খাইলেও গুনাহ নাই, না খাইলেও গুনাহ নাই। কথা বুঝতে পারতেছে? ইসলাম ধর্মে শনিবারে মাছ শিকার করলেও গুনাহ নাই, না করলেও গুনাহ নাই। বিধান খুব কঠিন নাকি? সহজ। ইসলামের বিধান মতে উটের গোশত খাইলেও গুনাহ নাই, না খাইলেও গুনাহ নাই। ইসলামের বিধান মতে শনিবারে মাছ শিকার করলেও গুনাহ নাই, না করলেও গুনাহ নাই। সুতরাং আমি যে ইহুদি ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছি, সেই ইহুদি ধর্মের বিধান আছে উটের গোশত খাইলে গুনাহ, শনিবারে মাছ শিকার করলে গুনাহ। বুঝতে পারতেছেন? তিনি যে ইহুদি ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে এসেছেন, সেই ইহুদি ধর্মে উটের গোশত খাইলে গুনাহ, শনিবারে মাছ শিকার করলে গুনাহ। সুতরাং আমি যদি উটের গোশত খাই না, ইসলামের বিধান লঙ্ঘন হবে? আমি যদি উটের গোশত খাই না, ইসলামের বিধানও ঠিক রইল আর ইহুদি ধর্মের সাথে সামঞ্জস্য বজায় রইল। আমি যদি শনিবারে মাছ শিকার করি না, ইসলামের বিধানও ঠিক রইল, ইহুদি ধর্মের সাথে সামঞ্জস্য বিধান হইল। এর প্রতিবাদে আল্লাহ আয়াত করে বলেন, শয়তানি পদাঙ্ক অনুসরণ করিও না, বাতিল ধর্মের সাথে সামঞ্জস্য রক্ষা করার কল্পনা জল্পনা অশয়তানি। বাতিল ধর্মের সাথে সামঞ্জস্য রক্ষার চেষ্টা করাও শয়তানি। আল্লাহ বলেন শয়তানি। ইসলামের বিধান ঠিক মতো পালন করিয়াও বাতিল ধর্মের সাথে সামঞ্জস্য রক্ষা করার চেষ্টাকে আল্লাহ কোরআনে শয়তানি বলে আখ্যায়িত করেছেন। ইসলামের বিধান পালন করিয়াও বাতিল ধর্মের সাথে সামঞ্জস্য রক্ষার চেষ্টা যদি শয়তানি হইয়া থাকে, তাহলে ইসলামের বিধানে সন্দিহান হইয়া নিজেকে মুসলমান পরিচয় দেওয়া কত বড় শয়তানের কাজ হতে পারে। এই সবগুলির সংকেত কোরআন সত্য, ইসলামের বিধান সত্য, চূড়ান্ত যুক্তিসম্মত, কোন রকমের শুভা সন্দেহ নাই, কোন রকমের ভুলের অবকাশ নাই। এই সবগুলি গ্যারান্টির সংকেত তোয়াহা, সবগুলির সংকেত তোয়াহা, কোরআনের সত্যতার দলিল, কোরআনের বিধানের সত্যতার দলিল, ইসলামের বিধানের সত্যতার দলিল, মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকার, মুহাম্মদ রাসূলুল্লাহর ফয়সালার সত্যতার দলিল। তোহা, ইয়াসিন, হামিম, আলিফ লাম মিম, আলিফ লাম রা, সাংকেতিক চিহ্নগুলি, আরবি বর্ণমালার বিচ্ছিন্ন অক্ষরগুলি কোরআনের সত্যতার দলিল। এবার দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন, এতক্ষণ এক নম্বর আয়াত সম্পর্কে আলোচনা হল, গতকাল আর আজকে সূরা তোহার এক নম্বর আয়াতটা কি? তোয়াহা। এবার দুই নম্বর আয়াত আল্লাহ বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আপনার কাছে কুরআন নাজিল করেছি এত কষ্ট করে, রাত্রি জাগরণ করে, এক পায়ে দাঁড়িয়ে, পা ফুলিয়ে যায়, পা ফুলে যায়, পায়ে ব্যথা ধরে যায়, এত কষ্ট করে সারা রাত কুরআন তিলাওয়াতের মাধ্যমে নফল নামাজে কাটাবার জন্য নয়, এক কথায় আপনার কাছে কুরআন নাজিল করেছি নফল বন্দেগীতে এত কষ্ট করার জন্য নয়, আপনার কাছে কুরআন নাজিল করেছি নফল বন্দেগীতে কুরআন পড়ে সারা রাত পহিয়া পোহাইয়া দেওয়ার মতো কষ্ট করার জন্য নয়। তাহলে কুরআন নাজিল করছি কিসের জন্য? আল্লাহ বলেন তিন নম্বর আয়াতে, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, কুরআন নাজিল করেছি আপনার কাছে মানুষকে নসিহত করার জন্য, মানুষকে উপদেশ দেওয়ার জন্য, মানুষকে ওয়াজ করার জন্য। নফল বন্দিগীত নফল নামাজে দাঁড়িয়ে সারা রাত কুরআন তিলাওয়াত করতে করতে রাত পোহাইয়া দেওয়ার জন্য আপনার কাছে কুরআন নাজিল করিনি, আপনার কাছে কুরআন নাজিল করেছি মানুষকে নসিহত করার জন্য। প্রসঙ্গে গতকাল বলা হয়েছে নফল বন্দিগীর একটা সীমানা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ এই আয়াতে, নফল নামাজ নফল বন্দিগী কতক্ষণ করব, যতক্ষণ নফল বন্দিগী করলে আমার স্বাস্থ্যে ব্যাঘাত না হয়, নফল বন্দিগী কতক্ষণ করব, যতক্ষণ নফল বন্দিগী করলে আমার ঘুমের ব্যাঘাত না হয়, গতকাল বলা হয়েছে কিনা? নফল বন্দিগীর একটা সীমানা নির্ধারণ করে দেবে। এই আয়াত নাযিল হওয়ার পর থেকে আল্লাহ রসুল সারা রাত নফল নামাজে দাঁড়িয়ে আর কোরআন তেলাওয়াত করেননি, কেন? এখানে আল্লাহ একটা সীমা রেখা নির্ধারণ করে দিয়েছেন। তাহলে সূরা তোহার আয়াতগুলি নাজিল হওয়ার আগেই আল্লাহ রাসুল এক পায়ে দাঁড়িয়ে সারা রাত নফল নামাজে কোরআন তেলাওয়াত করেছেন, সূরা তোহার প্রথম দিকের আয়াত নাজিল আয়াতগুলি নাজিল হওয়ার পরে যেহেতু আল্লাহ প্রতিবাদ করেছেন, এই জন্য পরবর্তীতে আল্লাহ রসুল কতটুকু রাত কতটা পর্যন্ত কতক্ষণ পর্যন্ত নফল বন্দেগী করবেন এইটারও একটা সুনির্দিষ্ট স্কেল গতকাল বলেছে আল্লাহ সূরা মুজ্জম্মিলে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজ্জম্মিল কুম ইল্লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও যিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, রাতে নফল নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি কত কত রাত পর্যন্ত নফল কুরআন তেলাওয়াত করবেন? আল্লাহ বলেন হয়তো অর্ধেক রাত, না হয় এক তৃতীয়াংশ, না হয় দুই তৃতীয়াংশ, সারমর্ম হলো যতক্ষণ পর্যন্ত রাত জাগ্রত থেকে নফল বন্দেগী করলে স্বাস্থ্যে ব্যাঘাত না হয়, ঘুমের ব্যাঘাত না হয়, ততক্ষণ পর্যন্ত রাত জাগ্রত থেকে নফল বন্দেগী করবেন। যখন নফল বন্দেগী যে পরিমাণ নফল বন্দেগী করলে স্বাস্থ্যে ব্যাঘাত হয়, ঘুমের ব্যাঘাত হয়, এতটুকু নফল বন্দেগী আমি আল্লাহর কাম্য নয়। কথা বুঝলেন কিনা পরিষ্কার? একবার এক ভিখারি আসলো রসুলের কাছে, আইসা বলে হুজুর আমার গায়ের জামা নাই, আপনি দয়া করে আমাকে একটা জামা দেবে। আল্লাহ রসুল বলেন এই মুহূর্তে আমারও গায়ের জামাটা ছাড়া আর কোনো জামা নাই, কাজেই আমি দ্বিতীয় কোনো জামা আমার সংগ্রহে আসলে তোমার জন্য রেখে দেব, তুমি আরেকদিন আসলে ওই জামাটা তোমাকে দিয়ে দেব। এই কথা বলে আল্লাহ রসুল লোকটাকে বিদায় করে দিলেন। কিছুক্ষণ পরে আবার ফিরে আসে বলে হুজুর আপনার গায়ের জামাটাই আমাকে দিয়ে। আল্লাহ রসুল সাথে সাথে নিজের গায়ের জামা খুলে ওই ভিখারিকে দিয়ে দিলে। এইবার রসুলের আর কোনো জামা রইল নাই, খালি গায়ে ঘরে বসা আছেন, মসজিদে আজান হয়ে গেল। সাহাবায়ে কেরামের নমাজের জমাতের ইমাম ছিলেন স্বয়ং মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, মসজিদে আজান হয়ে গেল, সাহাবায়ে কেরাম রসুলের পিছনে জমাতে নামাজ পড়ার জন্য অপেক্ষমান, কিন্তু রসুল মসজিদে আসতেছেন না, আশ্চর্য ব্যাপার। আজান হওয়ার পরে সময় মতো রসুল মসজিদে না আসাটা কল্পনা বহির্ভূত ব্যাপার, নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে, কেন আজান হওয়া সত্ত্বেও রসুল মসজিদে আসলেন আসতেছেন না? খবর নেওয়ার জন্য মসজিদের সমস্ত মুসল্লিদের পক্ষ থেকে এক দুজন সাহাবিকে রসুলের ঘরে পাঠানো, ঘরে গিয়া দেখলেন রসুলের গায়ে জামা নাই, খালি গা, এই কারণে মসজিদে আসতে পারতেছেন না। জামা একটা ছিল না, একটা জামা ছিল কিনা? কি হইল জামাটা? ভিখারিকে দিয়ে দিয়েছেন, ভিখারি দিয়ে নিজের গায়ে খুলিয়া ভিখারিকে দিয়া দেওয়া ফরজ নয়, সেটা ছিল নফল। আর এখন ফরজ নামাজের জমাতে যাইতে পারতেছেন না, পরিস্থিতিতে যখন এই দাঁড়াইল তখন আল্লাহ ফাকরাবুল আলমিন আবারও প্রতিবাদ করে আয়াত নাজিল করে বলেন, এই আয়াত নাযিল করে আল্লাহ বলেন, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দুই হাতকে গাড়ের মধ্যে বেঁধেও রাখবেন না আর সুলোয়ানা প্রসারিত করে দেবেন না, অর্থাৎ দান খয়রাত বন্ধও করবেন না আর দান খয়রাতের সীমা লঙ্ঘনও করবেন না। আপনি যে নিজের গায়ের জামা মিসকিনকে দিয়ে দিয়েছেন যে দান খয়রাতের সীমানা লঙ্ঘন করেছেন, এইরকম সীমানা লঙ্ঘন করার ফলাফল হাতে নাতে মুক্তি হচ্ছে এখন আপনাকে। এইখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ দান করবে কি পরিমাণ না তার একটা সীমা রেখা নির্ধারণ করে দিয়েছেন। তোমার অর্জিত যে পরিমাণ সম্পদ তোমার ব্যক্তিগত ব্যবহারে দরকার হবে, তোমার অর্জিত যে পরিমাণ সম্পদ তোমার পারিবারিক খরচে দরকার হবে, ওই পরিমাণ সম্পদ অন্য কাউকে দান করে দিলে তুমি নিজেই আবার আরেকজনের মতো ভিখারি হয়ে যাবে। সুতরাং উপার্জিত সম্পদের যে অংশ তোমার ব্যক্তিগত খরচের দরকার, যে অংশ তোমার পারিবারিক খরচে দরকার, তার থেকে যে অংশ বাঁচে ওই অংশ থেকে তোমরা দান করে। বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন নফল বন্দেগী করার সীমা রেখা নির্ধারণ করে দিয়েছেন কিনা, দান খয়রাত করার সীমা রেখা নির্ধারণ করে দিয়েছেন কিনা। সুতরাং ইসলামের বিধানে কোরআনের আইনে কোন অস্পষ্টতা নাই, সব সুস্পষ্টভাবে ইসলামের বিধান বর্ণনা করে দেয়। মানুষ সংসারের কোন কাজ কিভাবে করবে, মানুষ ধর্মের কোন কাজ কিভাবে করবে, সুস্পষ্টভাবে ইসলামের বিধান পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করে দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, আজকে আমি তোমাদের জন্য আমার দীনকে পরিপূর্ণ করে দিলাম, অর্থাৎ ইসলামের যাবতীয় বিধিবিধান তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম। এই কথাটা আল্লাহ সূরা মায়েদার তিন নম্বর আয়াতে বলেছেন, যাবতীয় বিধিবিধান ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ মুসলমানদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলামের কোন বিধানে অপূর্ণতা নাই, ইসলামের কোন বিধানে অপূর্ণতা নাই। সুতরাং ইসলামী আইন সংশোধনযোগ্য নয়, সংযোজনযোগ্য নয়, বর্ধনযোগ্য নয়। ইসলামের আইন আর বাড়ানির দরকার নাই, আর কমানির দরকার নাই, আর সাইজ করার দরকার নাই। কেন? এগুলি আল্লাহ প্রদত্ত, আল্লাহ ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত মানব জীবনে কোন কোন সমস্যা আসবে জানেন, ওইগুলি আল্লাহর কুদরতি চোখের সামনে রেখে সবগুলির অগ্রিম সমাধান দিয়েই আল্লাহ কোরআন নাযিল করেছেন। এই পদ্ধতিতে আল্লাহ কোরআনের ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছেন। পক্ষান করে আল্লাহর বিধান বাদ দিয়া মানুষে যদি মন গড়া বিধান রচনা করে, ভবিষ্যতে কোন সমস্যা আসবে জেনে শুনে বিধান রচনা করে না না জেনে? ভবিষ্যৎ দেখে নাকি মানুষ? মানুষ ভবিষ্যৎ দেখে, মানুষ বর্তমান সমস্যা দেখে, দেখে এই অনুপাতে আইন রচনা করে, পরবর্তীতে যখন সমস্যা পরিবর্তন হইয়া যায় মানব রচিত আইন অটল হইয়া যায়। পরিষ্কারভাবে বোঝা দরকার, মানব রচিত আইন সংশোধনের দরকার হয় কেন, অচল হইয়া যায়। ইসলামের বিধান সংশোধনযোগ্য নয় কেন, কখনো অচল হয় না। ইসলামের বিধান কখনো অচল হয় না। ইসলামের বিধান যিনি প্রদান করেছেন তিনি সমস্ত ভবিষ্যৎ দেখে শুনে ভবিষ্যতের উপযোগী করে বিধানগুলি প্রদান করেছেন। সুতরাং কোন সময় ইসলামের বিধান মানুষের মানব জীবনের সমস্যাগুলির সাথে আনফিট হয় না, সব সময় ইসলামের বিধান যত নতুন নতুন সমস্যা আসুক না কেন সবগুলি সমস্যার সাথে আল্লাহর দেওয়া অগ্রিম সমাধানগুলি ফিট হইয়া যায়। এই জন্য ইসলামের বিধানকে আল্লাহ পরিপূর্ণ বিধান বলে ঘোষণা করেছেন। আমি আল্লাহ আজকে তোমাদের জন্য ইসলামের যাবতীয় বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম, না সংশোধনযোগ্য, না সংযোজনযোগ্য, না বর্তনযোগ্য, না রহিতকরণযোগ্য। বিষয়টা বোঝার জন্য একটা কথা, একটা ঘটনা বলি। গতকাল সামান্য একটু আবার দিয়েছিলাম আপনাদের, কিপ্তি বংশের লোকেরা মিশরের শাসন ক্ষমতা হারিয়ে ফেলেছিল কয়েকশো বৎসরের জন্য, হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে তাদের শাসন ক্ষমতা বনী ইসরাইলের বংশের হাতে চলে গেছিল। মনে আছে গতকালের কথা? বনী ইসরাইলের হাত থেকে কয়েকশো বৎসর পরে আবার নূতনভাবে যখন কিপ্তি বংশের হাতে মিশরের শাসন ক্ষমতা আসলো, এই কিপ্তি বংশের লোকেরা কয়েক শত বৎসর পর্যন্ত নিজেদের দেশের শাসন ক্ষমতার থেকে বঞ্চিত ছিল। কাদের কারণে? বনী ইসরাইলদের কারণে। তোমাদের কারণে আমাদের অনেকদিন গদিচ্যুত অবস্থায় জীবনযাপন করতে হয়েছে, এখন যেহেতু আমাদের গদি পুনরুদ্ধার হয়েছে, সুতরাং এবার তোমাদেরকে মজা শিখাইব। এটার নাম হইল রাজনৈতিক প্রতিহিংসা। এটার নাম রাজনৈতিক প্রতিহিংসা। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হরে হয়ে কিপ্তি বংশের লোকেরা ফেরাউনের সহযোগিতায় বনি ইসরাইলের বংশের উপর অবর্ণনীয় জুলুম অত্যাচার শুরু করে দিল। জুলুম অত্যাচারের বিবরণ, লোমহর্ষক বিবরণ। এইরকম জুলুম অত্যাচার যখন শুরু করে দিল, তখন একবার ফেরাউনের রাজদরবারে আলোচনা হইল যে আমরা যে হারানুগদি ফিরত পেয়ে, হারানুগদি ফিরে পেয়ে তাদের উপর যে এইভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে লেগে গেলাম, ইতিমধ্যেই যদি আল্লাহ তাদের মধ্যে কোনো নবী জন্ম দিয়া পাঠান, নবীর বিরুদ্ধে যুদ্ধ করে কেউ কোনোদিন পারে না। কাজেই আমাদের সকল প্রকার জুলুম অত্যাচারের কড়ায় গণ্ডায় বিচার হয়ে যাবে। বনি ইসরাইল তাদের নবীর সহযোগিতায় আমাদের কাছ থেকে জুলুম অত্যাচারের প্রতিশোধ নিয়ে যাবে, তখন আমাদের পিঠ বাঁচাবো কিভাবে? ওই পিঠ বাঁচানির চিন্তা উঠল। এদিক দিয়ে জুলুমও করে আর ভবিষ্যতে পিঠ বাঁচানির চিন্তাও করে। একদিক দিয়ে জুলুমও করে, অপর দিক দিয়ে ভবিষ্যতে ফিত বাসানির চিন্তাও করে। ভবিষ্যতে ফিত বাসাইব কিভাবে যদি তাদের মধ্যে নবী জন্ম হইয়া যায়? ফেরাউন কইল, শোনো, আমি জাবুর কিতাবে একটা মহামূল্যবান কথা পাইছি। এই উক্তির দ্বারা বোঝা যায় ফেরাউন জাবুর কিতাব জানত এবং বুঝত। ফেরাউনে কয়, শোনো, আমার রাজদরবারের পণ্ডিতেরা, আমি দাউদ আলাইহিস সালামের কাছে যে জাবুর কিতাব নাযিল হয়েছিল, সেই জাবুর কিতাবে একটা মহামূল্যবান কথা পেয়েছি। সেই কথাটা হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কোনো নারীকে নবী বানান না, আল্লাহ সদা সর্বদা নবী বানান পুরুষকে। ফেরাউনে জাবুর কিতাবে কোন মূল্যবান কথাটা পাইছে? আল্লাহ কখনো কোনো নারীকে নবী বানান না, সমস্ত নবী বানান পুরুষদের মধ্য থেকে। এই কথাটা জাবুর কিতাবে পাইছে। ফেরাউনে কয় তার রাজদরবারের পণ্ডিতেরার কাছে, আপনারা কি জানেন আল্লাহ কোন নারীকে নবী বানাইয়া বেড়াইছিলেন? কেন নারীকে আল্লাহ নবী, একজন নারীকেও নবী বানাইলেন না কেন? এই প্রশ্নের জবাব দিতে গেলে আলোচনার প্রসঙ্গে, আলোচনা প্রসঙ্গের বাইরে চলে যাবে আলোচনা, আমাদের মূল আলোচ্য বিষয়ের নিয়ন্ত্রণ হারা হয়ে যাবে। এই জন্য দুঃখিত, আমি আজকের জন্য এই প্রশ্নের জবাব দিতে পারছি না। আল্লাহ একজন নারীকেও নবী বানাইলেন না কেন? যত নবী আল্লাহ মানুষের মধ্যে বানাইলেন, সমস্ত নবী পুরুষকে বানাইলেন কেন? এই কেন কেন প্রশ্নের জবাবের কাছে আমরা আগে আজকে যাচ্ছি না। শুধু ফেরাউনের ঘোষণাটা ছিল এটা যে আল্লাহ যেহেতু সবসময় পুরুষ নবী বানান, নারী নবী বানান না, এই জন্য বনি ইসরাইলের বংশে কোন নবী হইয়া আমাদের প্রতিশোধ যে নিতে না পারে, আমাদের ফিট বাসানির ব্যবস্থা হইল এই গোষ্ঠীতে আজকের থেকে যত ছেলে জন্মগ্রহণ করবে সবগুলিকে হত্যা করে ফেল, ফিট বাসানির ব্যবস্থা। ফিট বাসানির ব্যবস্থা লাগে আরেক নয়া জুলুম। অন্য জুলুম তো এতদিন করছেন, আর এখন এক নয়া জুলুম কিসের জন্য? ভবিষ্যতে ফিট বাসানির জন্য। বনি ইসরাইলের গোষ্ঠীতে যেন কোন নবী না হতে পারে, আল্লাহ তো পুরুষ নবী বানান, নারীকে নবী বানান না, সুতরাং বনি ইসরাইলের গোষ্ঠীতে যত ছেলে জন্মগ্রহণ করবে সবগুলিকে হত্যা করে ফেল। ছেলে বড় হইলে তো পুরুষ হইত, নবী হইত, শিশুকালে হত্যা করে ফেললে নবী হওয়ার সম্ভাবনা 100%। ফেরাউন আইন জারি করে দিল, বলেন আল্লাহর আইন না মনগর আইন? মনগর আইন। বছরের পর বছর যায়, বছরের পর বছর যায়, বছরের পর বছর যায়, বনি ইসরায়েলের গোষ্ঠীর কোন ছেলে জন্ম হইলেই ফেরাউনের জল্লাদ বাহিনী মায়ের কুল থেকে কেড়ে নিয়ে মায়ের চোখের সামনে হত্যা করে ফেলে। আমার মনে হয় সেই ফেরাউনের জল্লাদ বাহিনীও একটা কিচ্ছা আছে, ওই কিচ্ছার রাজার জল্লাদ বাহিনীর চেয়ে মন্দের ভালো ছিল। ফেরাউনের জল্লাদ বাহিনী কিচ্ছার জল্লাদ বাহিনীর চেয়ে মন্দের ভালো ছিল। কিচ্ছাটা কি, একটা গল্প আছে, গল্প। এক দেশ আসিল এক রাজা, এখন কি তফসিলের কথা বুঝেছি না, একটা গল্প, গল্প কি গল্প, এক দেশ আসিল এক রাজা। রাজা আইন করল, আমার দেশে যত জন্তুর কান চার আঙ্গুলের চেয়ে বেশি লম্বা এগুলির কান কেটে দাও। আমার দেশের যত জন্তুর কান চার আঙ্গুলের চেয়ে বেশি লম্বা এই সবগুলির কান কেটে দাও। জল্লাদ বাহিনী চুরি সাকুনিয়া সারা দেশে ঘুরা ফিরা করে কান কাটা জল্লাদ বাহিনী। সংবাদ পেয়ে ভেড়ার দল দেশান্তর হওয়ার জন্য রওনা হইল, মেরার হাল দেশ থেকে ভাগার জন্য রওনা হইল। মেরার ফাল রাজার আইনের আওতায় ভরেনি, মেরার খান চাই আঙ্গুল না দেড় আঙ্গুল না, রাজার আইনিল চাইড় আঙ্গুল লম্বা হইলে খান কাঠ, এর কম হইলে কাটার কথা না। কবর ভাইয়া মেরার ফাল বাক্ত রওনা হয়েছে, রাস্তায় খরগোশের সাথে দেখা, খরগোশের খান আদাত লম্বা থাকে, হে ভরে রাজার আইনের আওতায় খরগোশে মেরার ফাল দিকে তোরা কই যাস, হয় দেশ থেকে বাঁকতাম বলে কেন, হয় জানাস না রাজার জল খান কাটা জল্লাদ বাহিনী বাড়িছে। খরগোশে কয়, আরে ব্যাক কলের দল, রাজার খান কাটা জল্লাদ বাহিনীর আইনের আওতায় ভরলে আমি ভরি, আমার খান চাই আঙ্গুল থেকে লম্বা, কাটলে আমার খান কাটব, তোরার খান তো দেড় আঙ্গুল, তোরার খান তো কাটতো না, তোরা বাগজ কেন। কয়, তুমি এখনো কিচ্ছু টের খাইছ না, বলে না কি হয়েছে, ই রাজার জল্লাদ বাহিনী এত বড় অবিচার, এইগুলি আগে কান কেটে ফেলে পরে মাফে, আগে কাটিলায় বাদে মাফে। আমার দেড় আঙ্গুল খান আগে যদি কাটিয়াই ফেলায় পরে আর মাফলেই কি আসে যায়, আর না মাফলেই কি আসে যায়, এই দেশ থেকে আমার দেশান্তর হয়ে যাওয়াই ভালো। ফেরাউনের জল্লাদ বাহিনী এইরকম ছিল না, এই গল্ফের জল্লাদ বাহিনী রাজায় যেই পরিমাণ আইন করছে সেই পরিমাণ না, আরো অ্যাডভান্স। কিন্তু ফেরাউনের জল্লাদ বাহিনীর মধ্যে অ্যাডভান্স ছিল না, ফেরাউনের জল্লাদ বাহিনী বেড়ে রাজায় যতটুকু আইন করেছে ততটুকুই করত। বনে ইসরায়েলের গোষ্ঠীতে কোনো ছেলে জন্ম হইলে সেই ছেলেকেই হত্যা করে ফেলত, অন্য কাউকে নয়। তাহলে ফেরাউনের জল্লাদ বাহিনী বেশি খারাপ না গল্ফের রাজার জল্লাদ বাহিনী আরো খারাপ, গল্ফের রাজার জল্লাদ বাহিনী আরো খারাপ। বৎসরের পর বৎসর যায়, ফেরাউনের জল্লাদ বাহিনী বনি ইসরাইলের বংশের ছেলে জন্ম হইলেই কেটা ফেলে কেটা ফেলে কেটা ফেলে, দশ বছর বিশ বছর তিরিশ বছর পরে ফেরাউনের দেশ বনি ইসরাইলের গোষ্ঠী লেবার পাওয়া যায় না। বলেন তো কেন, পুরুষ নাই, রাজার গোষ্ঠীর লোক দিয়া সুইফারের কাজ করাইতে হয়, মানব রচিত আইনের ফল, কিসের ফল, মানব রচিত আইনের ফল। রাজার দরবারও সমস্যাটা উত্থাপন হল, মহারাজ আমাদের আইন মতো আমরা এত বৎসর যাবৎ নবী হইত না, বনি ইসরায়েলের গোষ্ঠীত নবী হইলে আমরা জুলুমের বিচার যে করবো কেউ ফিট বাসাইতে পারবে না, ফিট বাসানির লাগে যে আইন করছ, ই আইনে তো এখন কিচ্ছুই বাসে না, এখন তো সুইফারের কাজ করানি লাগে রাজার গোষ্ঠীর লোক দিয়া, এখন সমস্যার সমাধান কি। এখন ফেরাউনে কয়, আইনটা একটু সংশোধন করে দে। এবার বলুন, কার আইন সংশোধন করতে হয়, হ্যাঁ মন গড় আইনের সংশোধন করতে হয়, কুরআনের আইন সংশোধন যোগ্য নয়। এই বিষয়টা বুঝেই আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আজকে আমি তোমাদের ইসলামের যাবতীয় বিধান পরিপূর্ণ করে দিলাম, সংযোজনযোগ্য নয়, সংশোধনযোগ্য নয়, পরিবর্তনযোগ্য নয়, পরিবর্ধনযোগ্য নয়, সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ইসলামে দিয়া দিলাম। রাজদরবারের লোকেরা ফেরাউনে জিজ্ঞাসা করে, সংশোধন এটা কিভাবে হবে, সংশোধন এটা আজকের থেকে নতুন আইন, আগের আইন ক্যান্সেল, এখন থেকে বনি ইসরায়েলের বংশে প্রথম বৎসরে যত ছেলে জন্ম হবে এইগুলিকে ছেড়ে দেওয়া হবে লেবার বানাবার জন্য। দ্বিতীয় বছরে যত ছেলে জন্ম হবে এদেরকে হত্যা করে ফেলা হবে নবী না হওয়ার জন্য। শতকরা 100 ভাগের গ্যারান্টি রইল আর নবী না হওয়ার, না 50-50। কি বুঝেন, আগের বছরের ছেলেগুলিকে ছেড়ে দেওয়া হবে লেবার বানাবার জন্য আর পরের বছরের ছেলেগুলিকে হত্যা করে ফেলা হবে নবী না হওয়ার জন্য। তোরে কে গ্যারান্টি দিল আগের বছর লেবার বানাইবার লাগি যারা রেসার্চ হস এরার মধ্যে যে নবী ওই তো নাই গ্যারান্টি দিল কে? তোরে ওই মানব রচিত আইনের আরেক ভুল, যে যার সংশোধন করছে সেটা তো ভুল আসিল, ওই সংশোধন করে নয় দাদা দিছে এই যে আরো ভুল। বুঝে থাকলে এবার বলুন, ভুল হয় কার আইনে? ইসলামের আইনে ভুল নাই, কোরআনের আইনে? কেন? কোরআনের আইন যিনি প্রদান করেন তিনি ভবিষ্যৎ সমস্যা জানেন না, জেনে শুনেই সমাধানের উপযোগী করে কোরআনে আল্লাহ আইন প্রদান করেন। আর মানব গোষ্ঠীর মধ্যে যারা আইন করে ভবিষ্যতের অন্ধ ফেরাউনের মতো, ভবিষ্যতের অন্ধ কার মতো? ফেরাউনের মতো, ভবিষ্যতের অন্ধ। বর্তমানের অবস্থা দেখে আইন বানায় ভবিষ্যতে অচল হইয়া যায়, নিজেরা যেমন অন্ধ নিজেদের আইন অচল হইয়া যায়। এই কারণে কোরআনের আইন রেও সন্দেহ করে, কয় কোরআনের আইনও সবগুলি বর্তমান যুগে সচল নয়, নিজে যেমন অপর কেউ মনে করে তেমন, নিজে অন্ধ কোরআনের আইন প্রদান কেউ মনে করে অন্ধ, আইন প্রদানকারী কেউ মনে করে অন্ধ। ফেরাউনের সংশোধিত আইন, প্রথম বৎসরের ছেলেদেরকে রেখে দেওয়া হবে লেবার বানাবার জন্য, দ্বিতীয় বৎসরের ছেলেদেরকে হত্যা করে ফেলা হবে নবী হওয়ার সম্ভাবনা কমানির জন্য। শতকরা 100 ভাগই সম্ভাবনা কমবে না অর্ধেক? আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, তুই যে বৎসরের ছেলে রেখে দিবে লেবার বানাবার জন্য এই বৎসর এক নবী জন্ম দিয়ে পাঠাইব, আর যেই বৎসর ছেলে হত্যা করবে নবীর সম্ভাবনা কমানির জন্য ওই বৎসর আরেকজন নবী জন্ম দিয়ে পাঠাইব। তোর রেখে দেওয়া বৎসরে এক নবী আর হত্যা করার বৎসরে আরেক নবী জন্ম দিয়ে পাঠাইব, আমি তোরে দেখাইয়া দেব মানব রচিত আইনের ভুল কতভাবে হয়। যেই বৎসরের ছেলে লেবার বানানির কথা এই বছর আল্লাহ হারুন আলাইহিসসালামকে জন্ম দিল, আর পরের বছর হত্যা করে ফেলার কথা এই বছরে এই হারুনের মায়ের গর্ভে মুসা নবীকে জন্ম দিয়া পাঠাইলেন। আর কয়েক মিনিট চলবে আজকে? মুসার মা যখন গর্ভবতী হইলেন, গর্ভবতী মায়ের গর্ভে যখন হযরত মুসা আসলেন, যদি এই বছর আমার গর্ভ থেকে ছেলে, গত বছর তো ছেলে জন্ম হয়েছে, বলেন মুসা নবীর মায়ের গর্ভ থেকে গত বছর কে জন্ম হয়েছে? ছেলে জন্ম হয়েছে। এই বছর আবারও যে আমার গর্ভে সন্তান আসলো, এটাও যদি ছেলে হয় গত বছরের ছেলে তো কাটলো না, এই বছর ছেলে হইলে তো জল্লাদ বাহিনী কেটে ফেলবে নিশ্চিত। হায় রে হায়, যদি আমার গর্ভের সন্তানটা ছেলে হয় ফেরাউনের জল্লাদ বাহিনী আমার কুল থেকে কেড়ে নিয়ে হত্যা করে ফেলবে আমার চোখের সামনে, কিভাবে বরদাস্ত করব? চিন্তায় মার আহার নিদ্রা ভঙ্গ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে বললেন, যদি ছেলে হয় তাইলে ফেরাউনের জল্লাদ বাহিনী কাটিয়া ফেলবে, ই চিন্তায় তোমার খানাফিনা বন্ধ, আহার নিদ্রা বন্ধ। আমি পরিষ্কার বলে দিলাম তোমার গর্ভে ছেলেই দান করেছে, সুতরাং চিন্তার আর কারণ নাই। ফেরাউনের তো 100 থেকে 50 আসছিল, এখানে তো 50 থেকে 100 গেল, কি বলে? এতক্ষণ এতদিন পর্যন্ত মুসালসেমের মায়ের সন্দেহ ছিল যদি ছেলে হয় কাটবে যদি মেয়ে হয় কাটবে না, 50-50। আল্লাহ বলে দিলেন যদি যদি না ছেলে হই আরো 50-50 না 100 বাই 100, বাস 100 বাই 100 ছেলে হয়ে দিছি, জন্ম হইলে কেটে ফেলবে, এই চিন্তায় তুমি বিভোর। আমি আল্লাহ তোমাকে বলে দিলাম এই ছেলে ভূমিষ্ঠ হওয়ার পর ছেলেকে একটা বাক্সে ঢুকাবে, বাক্সটা নীল নদে ভাসিয়ে দেবে, এই পর্যন্ত তোমার কাজ, এরপরে ছেলেকে ফেরাউনের জল্লাদ বাহিনীর হাত থেকে সংরক্ষণ করে নিরাপদে তোমার কুলে ফিরিয়ে দেবো আমি আল্লাহ, সেটা আমি আল্লাহর কাজ। দুইটা কাজ মাকে দিলেন। ছেলে ভূমিষ্ঠ হলে পরে মা এ করবেন কত টাকা? একটা হইল নতুন ছেলেটাকে বাক্সে ঢুকাইবেন, আর একটা হইল বাক্সটা নদীতে বাসাইবেন। কটাকার মারে দিলেন, আর বাকি সব কাজ আল্লাহ নিজে নিলেন। যে দুইটা কাজ মারে দিলেন, এই দুইটা কাজ আল্লাহ করার ক্ষমতা ছিল না। আল্লাহ, আল্লাহর কি ক্ষমতা আছে একটা শিশু বাক্সে ঢুকাইবা? না নাই। আল্লাহর কি ক্ষমতা আছে একটা বাক্স নদীতে বাসাইবা? না নাই। ক্ষমতা আছে, মারে দিলেন কেন? বাক্সে ঢুকানির কাজটাও তো আল্লাহ নিজেই করতে পারতেন, নদীতে বাসানির কাজটাও তো আল্লাহ নিজেই করতে পারতেন, দুই কাজ এই শিশুর মায়েরে দিলেন কেন? দুনিয়ার মানুষকে এই কথা শিক্ষা দেওয়ার জন্য যে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, তোমাদের সব কাজ আমি করে দেওয়ার জন্য নয়, তোমরাও কিছু দায়িত্ব পালন করতে হবে দুনিয়াতে, এই সবক শিক্ষা দেওয়ার জন্য কিছু কাজ মাকে দিলেন। আর তোমাদের কাজ ওই ফলাফলের জন্য গ্যারান্টি নাই, আমি আল্লাহ যদি সহযোগিতা না করি, ওইটা বোঝাবার জন্য আল্লাহ নিজে কিছু কাজ নিলেন আর মুসা নবীর মাকে কিছু দায়িত্ব দিলেন। বিষয়টা যারা বুঝে না তারা কয়, যা করার আল্লাহ করবে, আমাদের কিছু করার না। এটা কয় কথা সত্য মতলব খারাপ? যা করার আল্লাহ করবে এটা ঠিক আছে, কিন্তু আমাদের কিছু করার নাই এর মতলব খারাপ। আমি জিজ্ঞাসা করি, মানুষের করে সন্তান জন্ম দেয় কে? ব্যয় করে আল্লাহ না ওই করে সন্তান ভাইবার লাগি আল্লাহ রেখয়, আবার নিজে ব্যয় করে। এই সময় মাতা লয় না, এই সময় কয় আল্লাহর কাম আল্লাহ করবো, আমার কাম আমার করণ লাগবে। আর ধর্মের ব্যাপারে ইসলামের ব্যাপারে আইয়া কয় আমাদের কিছু করার নাই, যা করার আল্লাহ করব। এটারে কয় যাতে মাতাল তালে ঠিক। বলুন, কৃষকের ক্ষেতে ফসল দেয় কে? আগাছাও সাফ করে আল্লাহ, সার গোবরও ক্ষেত আল্লাহ ছিটাইয়া দেয়, নাই নিজুই দেয়। এই সময় কয় না আল্লাহ করবো, আমার কিছু করার নাই। রোগ মুক্তি দেয় কে? ঔষধও আল্লাহ খায়, না নিজেই হাসপাতাল গিয়া ভর্তি হয়। এই সময় সব কাজ আল্লাহ করবো, আমার কিছু করার নাই কয় না। এটারে কয় যাতে তালে ঠিক, তালে ঠিক। সন্তান সন্তান আল্লাহ দিব, তারপরও বিয়ে আমার করতে হবে, এটা বুঝে তালে ঠিক। ফসল আল্লাহ দিবে, তারপরও কৃষিকাজ আমার করতে হবে, এটা বুঝে তালে ঠিক। রোগ মুক্তি আল্লাহ দিবে, তারপরে ঔষধ আমাকেই খেতে হবে, এটা বুঝে তালে ঠিক। কিন্তু দিনের বেলায়, ধর্মের বেলায়, ইসলামের বেলায় যা করার আল্লাহ করবে, আমার কিছু করার নাই, যাতে মাতাল। এইটা দেখো যাতে মাতাল তালে ঠিক। এই যাতে মাতাল তালে ঠিক বোঝার জন্য একটা গল্প বলি, শুনুন। এক লোকের টুকরির টুকরির মধ্যে কলার বোঝা, এক টুকরি বড়া কলা বাজারে নিয়ে যায় ব্যস্ত। রাস্তায় পাইকারে সবগুলি কলা পাঁচটা কাহালির দাম সাব্যস্ত করে কিনে ফেলল। এখন শুধু গনে গনে সমঝাইবে, গন্যা গন্যা সমঝাইবে, এক টুকরির মধ্যে কত আলি কলা, গনিয়া সমঝাইতে হবে না না গনিয়া? গনে আর দেয়, গনে আর দেয়, গনে আর দেয়, মাঝে মাঝে তিনটা করে আলি গনে। যখন খরিদ্দারে কইল এই বেটা তিনটা আলি গনছস এখন, কয় ভাই সরি, দুঃখিত আমি, আমার মাথাটা ঠিক না। কতক্ষণ ঘরে আবার তিনটা করে আলিগঞ্জে, আবারও কয় আমার মাথাটা ঠিক না। কতক্ষণ ঘরে আবারও তিনটা আলিগঞ্জে, আবারও কয় আমার মাথা ঠিক না। এইবার খরিদ্দারে কয়, এই তোর মাথা যদি খারাপ হইয়া থাকছিল তাইলে যেমন ভাবে মাঝে মাঝে তিনটা করে আলিগঞ্জ ফাঁকে ফাঁকে ফাঁসটক তো আলিগঞ্জে ভারস, কয় অত খারাপ হয়েছে না? এইটা দেখো যাতে মাতাল তালে ঠিক। মাথা লইছে তিনটা করে আলি গণবার লাগি তালে ঠিক, পাঁচটা করিয়া গণবার লাগি মাথা লইছে না ঠিক। তেমনি ভাবে খেত গিয়া কয় গৃহস্থী আমারই করণ লাগবো যদিও ফসল আল্লাহ দিব, সংসারও গিয়া কয় বিয়া আমারই করতে হবে যদিও সন্তান আল্লাহ দিবে, অসুস্থ হইলে কয় ঔষধ আমারই খাইতে হবে যদিও সুখ রোগ মুক্তি আল্লাহ দিবে। ইসলামের বেলায়, দিনের বেলায়, ধর্মের বেলায় আসে বলে আমার কিছু করার নাই, আল্লাহর হাওলা করলাম। মুসা নবীর মারে আল্লাহ এই জন্যই কোনো দায়িত্ব দিচ্ছেন, যা করবার সবই আল্লাহ করবো, যারা বলে সব কাজ আল্লাহ করবে আমার কিছু করার নাই, এরা বৈরাগী। যারা বলে সব কাজ আমি করব আল্লাহর কিছু করার নাই, এরা নাস্তিক। যারা বলে আল্লাহর কাজ আল্লাহ করবে আমার কাজ আমাকেই করতে হবে, এরাই মুমিন মুসলমান। ইনশাআল্লাহ মুসা আলাইহিস সালামের মা শিশু মুসাকে বাক্স ঢুকাইলেন, নদীতে বাসাইলেন, তারপরে কি হইল আগামীকাল আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে কুরআনের মর্ম বুঝার এবং কুরআন মতে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন।